চাতক প্রায় হ নিশি, যে আছে কালো শোষি, চাতক প্রায় হ নিশি, যে আছে কালো শোষি। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের শনে, ও আমার মনের মানুষের শনে। বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, আমি কালার হারায়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন পানে কুমে তেরা, ও মিলন পানে কুমে তেরা, যোগী বন কে বিরু দেখ বন বন মে, ও যোগী रहने वाले मेरे मन में रहने वाले कवि तो आ मेरे प्यासे नैनन में ओ कवि तो आ मेरे प्यासे नैनन में আমার মনের মানুষের সনে আমার